بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين هنا একটা ছোট একটা বই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100টি উপদেশ মানে 100 ওসিয়্যাহ নববিয়্যাহ আল্লাহ নবীর উপদেশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রথম যে উপদেশ এক নম্বর হাদিস বলছেন আত-তাহযীরু মিনাশ শিরক শিরক থেকে সাবধান শিরক থেকে সতর্ক সতর্কীকরণ শিরকের ব্যাপারে সতর্কীকরণ হাদিসটা বলছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به شيئا أو يشرك به دخل النار جابر بن عبد الله رضي الله عنهما برنا كنن الله رسول صلى الله عليه وسلم بولا جن جي بكتي الله رساتي شكت كربي শিরক থেকে মুক্ত থাকা অবস্থায় এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে বিন্দুমাত্র কোনো কিছুকে শরীক করে না আর এই অবস্থায় যদি সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে দাখালাল জান্নাহ তাহলে সে জান্নাতে প্রবেশ করবে আপনারা কথা বুঝতে পেরেছেন শিরক থেকে মুক্ত অবস্থায় যদি কেউ মারা যায় তো আল্লাহর সাথে সাক্ষাৎ মানে কি মারা যায় বিন্দুমাত্র শরীক করে না তাহলে সে জান্নাতে যাবে আমাদের মোহ যখন হয়ে যায় আল্লাহ সাক্ষাৎ অন্যদিকে যদি হয় কেয়ামতের দিনের সাক্ষাৎ তাহলে তো কেয়ামতের দিনের সাক্ষাৎ তো ওইটা সাক্ষাৎ সরাসরি আর এর আগে তো আপনার সাক্ষাৎ শুরু হয়ে যায় কারণ আখেরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর আর মৌতকে ছোট কেয়ামত বলা হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তখন থেকে আপনার কেয়ামত শুরু যদি কোনো ব্যক্তি শিরক থেকে মুক্ত অবস্থায় মারা যায় আর কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করে শিরক থেকে মুক্ত অবস্থায় অথবা মারা গেল শিরক থেকে মুক্ত অবস্থায় তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এদিকে খেয়াল রাখা দরকার শুধু ইবাদত করলে হবে না মাশাআল্লাহ হজ মওজুদ সিয়াম মওজুদ যাকাত মওজুদ সবই আছে কিন্তু শিরিক বিদ্যমান আছে এরপরে বলেছেন ওয়ামান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার যদি কেউ আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা অবস্থায় মানে শিরিক করা অবস্থায় মারা যায় আর আল্লাহর সাথে সাক্ষাৎ করে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে শাইআন বলেছেন অল্প কিছু সালাত হজ সবই ঠিক আছে তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক হজে গেছে হজে আরাফার মাঠে আল্লাহর কাছে আল্লাহকে বলছে সাথে সাথে তার পীর বাবা যে বাংলাদেশে আছে ওকেও বলছে এরকম আছে কিনা আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আপনারা এখানে আছেন বাংলাদেশে গিয়ে পাল্টাবেন না ওখানে গিয়ে বলেন না তার মধ্যেও কিছু আছে এখানে আলহামদুলিল্লাহ শরিক নেই মানে আল্লাহ সাথে কাউকে শরিক করছে না বাংলাদেশে গেলে ওখানে মজুদ যেমন কবর লোকজন ওখানে টাকা দিচ্ছে সেও আমি একটা টাকা দিয়ে দিই আছে না শিরক পীরের দরবারে যায় যে কোনো পীর পীরকে দুইভাবে বিভক্ত করা ঠিক না পীরের দরবারে যায় হয়তো কোনো পীর বেশি শয়তান কোনো পীর কম শয়তান এইটাই হলো কথা কাফির কাফির সব কাফির সমান বলেন উত্তর দিন সব কাফির সমান না বেশকম আছে কোনো কাফির বড় কাফির কোনো কাফির হ্যাঁ পজিশন বেশকম ওই রকম তাই পীর বলতেই গলত। আমি তো একটা পীর কেউ ভালো দেখলাম না, একটা পীর কেউ ভালো দেখিনি। কত পীর ছোটবেলা দেখেছি অনেক পীরকে আমার জানা মতে, যদি দুই একজন থাকেন আগে হয়তো তারা মানে পীরাকি করেছে, হয়তো কিছু থাকতে পারে আগে দেখতাম, কিন্তু এখন আর কি, যত দিন যাচ্ছে ততই। কোন এক পীর বলেছিলেন, আমি তার কোন এক বই পড়েছিলাম, আপনারা হয়তো শুনেছেন, আশরাফ আলী থানভী, আল্লাহ তাকে মাফ করুন, রহম করুন, রহমতুল্লাহ আলী, তিনি তার জমানার কথা বলেছেন, তার যুগের কথা। এই যুগের পীরদের এইরকম অবস্থা, যদি তার কাছে মুরিদ আছে, তার মুরিদের মাথায় পাগড়ি আছে, মুরিদ মুরিদের মাথায় চুলকানো হচ্ছে, তো তার পেছের ভিতর ভিতর দিয়ে আঙুল ঢুকিয়ে এসে চুলকাচ্ছে, তো পীর মনে করবে যে এই পেছের ভিতর দিয়ে হয়তো আমার জন্য টাকা বের করছে। ওই জমানার আশরাফ আলী থানভীর কথা আমি নিজে পড়েছিলাম, হয়তো আমি ভুলে গেছি বই কি, কিন্তু আমার স্মরণ আছে এখনো ওই কথা। ওই পীর বলেছে পীরের কথা, ভয় করেন আল্লাহ কি ঠিক করলেন, বললেন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বললেন, কালিমাতুত তাওহীদ আপনারা পাঠ করেছেন আরাফার মাঠে, পাঠ করেননি বেশি বেশি করে? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু দুআই দুআউ ইয়াউমি আরাফা وخير ما قلت انا والنبيون من قبلي لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এটা প্রসিদ্ধ, সনদে কথা থাকতে পারে কিন্তু প্রসিদ্ধ এটা। কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া, আর সর্বোত্তম কথা হচ্ছে ওই কথা যে কথা আমি বলেছি এবং আমার পূর্বিকার সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিম আসসালাম বলেছেন, আর তা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়াহদা আল্লাহ এক একক, দ্বিতীয় কেউ নেই, ইলাহ বলতেই একজন। ইলাহ বলতে কয় কয়জন ইলাহ আমাদের? ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোন শরীক নেই, সর্বোত্তম মানে এটা, ওয়াহদাহু লা শারীকা লাহ। আপনি আরাফার মাঠে ওই দোয়া পড়লেন, যারা পড়েছে আর যারা বুঝে না এরা কি পড়েছে আল্লাহ আলাম, ওখানে গিয়ে বাবা ওই আরাফার মাঠেও বাবার দিকে তওজ্জু হয়ে বসে আছে, তওজ্জু পর্যন্ত ওর দিকে মানে মনোনিবেশ, বাবা আস্তাগফিরুল্লাহ আল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি। আমরা মাঝে মধ্যে দেখি তো ইউটিউবে, মাঝে মধ্যে ফেসবুকে ছাড়ে লোকজন, ইউটিউবে আপনি কত দেখবেন, পীর বসে আছে এরকম কুরসিতে বা ইয়েতে, দুই তিনজন সামনে দেখছি সে এসে সরাসরি তার থেকে সাজদা করছে পীর, দেখেন আপনারা। তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ, যদি কেউ আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে সে কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করে না, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার, আর যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দুমাত্র কোনো কিছুকে শরীক করা অবস্থায় মারা যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। হাদিসটি কোথায়? বুখারী এবং মুসলিম। তাই শিরিক থেকে আমাদের সকলকেই বাঁচা দরকার। শুধু সালাত পড়লে হবে না, সালাতে আমরা বলি ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারা পড়েন না, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين. আমরা সবাই পড়ি না আল্লাহ দিলে দেখছেন মাঝে ইয়াকা নাবুদ আমরা তোমারই ইবাদত করি ও ইয়াকা نستعين আর তোমারই কাছে সাহায্য চাই তাহলে ইবাদতের মালিক আল্লাহ আর যার কাছে সাহায্য চাইব সেও কে আল্লাহ বাবার কাছে দাদার কাছে অনেকে আব্দুল কাদের জিলানিকে ডাকে আস্তাগফিরুল্লাহ আলাইহি আবার অনেক মুসলিম আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যখন মদিনায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে আছে কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবিত থাকাকালেও তিনি লাভ লোকসানের মালিক ছিলেন না রব নিজে বলেছে সূরাতুল আরাফে قل لا املك لنفسي نفعا ولا ضرا الا ما شاء الله হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আমি আমার নিজের লাভ করতে পারি না ক্ষতিও করতে পারি না তবে যতটুকু আল্লাহ চায় তাহলে জিন্দা যখন ছিলেন তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাভ লোকসানের মালিক ছিলেন না তাহলে বর্তমানে মৃত অবস্থায় মাটির নিচে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্জখী জিন্দেগি আছে তো এই অবস্থায় কি আমাদের লাভ লোকসান করতে পারেন খবরদার ভয় করুন আল্লাহকে লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এবারে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ লোকসানের মালিক না হন তাহলে অন্য কোন ব্যক্তি কি লাভ লোকসানের মালিক হতে পারে আবার দুঃখের ব্যাপার তো এইসব পীর ফকির তো অনেক আছে ল্যাংটা অনেক গাজাকু অনেক ভণ্ড বেনমাজ সরাসরি শয়তান কাফির ওদেরকেও লোকজন মনে করে পীর আর ওদের মানে ভালো লোক ওরা মনে করে নমাজ নাই রোজা নাই কিছুই নেই শুনতা শয়তান এমন আকিদা তাদের আকিদা অনেক পীর এরকম আকিদা আছে আমরা এই স্তরে পৌঁছালে আমাদের আর নমাজ রোজা লাগে না আছে কিনা মারিফতের স্তরে পৌঁছে গেলে আর এরা কিন্তু শরীয়তের উপরে উঠে যায় তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওত পর্যন্ত সালাত পড়েছেন কিনা রব তাকে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত মওত না আসবে তুমি তোমার রবের ইবাদত করতেই থাকবে তাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর অবধি পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন সালাত পড়েছেন এবং তার উম্মতকে সালাতের নির্দেশ দিয়ে গেছেন মারা যাওয়ার পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম হে আমার উম্মতরা তোমরা সালাতের হেফাজত করবে সালাতের সংরক্ষণ করবে সালাতের ক্ষেত্রে তোমরা সতর্ক থাকবে ওমা মালিকাত আইমানুকুম আর তোমরা তোমাদের কৃতদাস কৃতদাসীর হক আদায় করবে এতে কিন্তু বিন্দুমাত্র ত্রুটি করবে না দুটি ওসিয়ত বিশেষ করে ওসিয়ত করে গেছেন একটা সালাতের ক্ষেত্রে আর আরেকটা হচ্ছে কৃতদাস কৃতদাসীর ক্ষেত্রে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুলগ্ন পর্যন্ত সালাত পড়লেন আর ওইসব বন্ধুরা বলে হালাস আমি মারিফতের স্তর পর্যন্ত পৌঁছে গেছি আমার আর সালাত নাই বলছে শরীয়ত আর মানতে হবে যারা বুঝেন তো এরকম আকিদা আছে কিনা বাংলাদেশে না না আপনি জান গিয়ে দেখেন কত বলবো ইয়া আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন তো আজকের এই উপদেশ এটা আমার নয় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপদেশ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি কোনো ব্যক্তি শিরিক থেকে মুক্ত থাকা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে আর যদি কেউ শিরিক করা অবস্থায় মারা যায় বিন্দুমাত্র শিরিক তাহলে সে কোথায় যাবে জাহান্নামে যাবে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করো তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দাও আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দাও আমাদের অসুস্থদেরকে শিফা দাও আয় আল্লাহ আমাদের যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও বেশি বেশি করে তুমি আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদের মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আয় আল্লাহ মজলুম মুসলমানদেরকে হেফাজত করো মজলুমদেরকে উদ্ধার করো সিরিয়ার মুসলমানদের কোরআন সুন্নাহ অনুসারে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মুসলমানদের কে তুমি সাহায্য করো আয় আল্লাহ জালিমদেরকে পকড়াও করো এইসব শিয়া রাফিজিদেরকে আল্লাহ তুমি পকড়াও করো আয় আল্লাহ শিয়ার শুয়ুই তারা উভয় মিলে গেছে নাস্তিক আর শিয়া উভয় মিলে গেছে সিরিয়ার মাটিতে ইয়া আল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাআ মুসলমানদের হেফাজত করো সারা দুনিয়ার মুসলমান যারা কোরআন এবং সুন্নাহর অনুসারে এদেরকে এক হওয়ার তৌফিক দাও আয় আল্লাহ তোমার পথে চলার তৌফিক দাও